السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرات مسلمان الكرام বিভিন্ন স্থান থেকে আগত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজানের দ্বিতীয় জুমা, আমরা জুমায় রমজান মাসে প্রথম জুমাকে রমজানের বিভিন্ন আহকাম সম্পর্কে নির্ধারণ করেছিলাম। সিয়ামের ফজিলত, সিয়ামের মাসলা মাসাইল নিয়ে আলোচনা হয়েছিল প্রথম জুমাতে। রমজানুল করিম কোরআন নাজিলের মাস, এজন্য দ্বিতীয় জুমা আজকে আলোচনা হবে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা এবং তার পরিপন্থী শিরক বিদআতকে বর্জন করা এ বিষয় নিয়ে। তৃতীয় জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে যাকাতের উপরে। চতুর্থ জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ মাগফিরাত, আল্লাহর ক্ষমা, এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব সে বিষয়গুলো নিয়ে, ইস্তিগফার সম্পর্কে। আজকের আলোচ্য বিষয় রমজানুল করিম কোরআনের মাস, আল ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাকে আঁকড়ে ধরা, এর পরিপন্থী যত কিছু সবগুলো বর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের এত মর্যাদা দিয়েছেন, তার একটাই মাত্র কারণ যেহেতু রমজানুল করিমে কোরআনুল করিম নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানুল করিম, রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআনুল করিমকে নাজিল করা হয়েছে। বুঝা গেল রমজানুল করিমের এত মর্যাদা এজন্য যে এই মাসে কোরআন শরীফকে নাজিল করা হয়েছে। এমনি ভাবে রমজান মাসের যে রাত্রতে এই কোরআন নাজিল হয়েছে সে রাতেরও মর্যাদা অনেক বেশি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। বোঝা গেল লাইলাতুল কদরের যে এত মর্যাদা তারও একমাত্র কারণ হচ্ছে কি, এই কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের রাত। এমন কি আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এত বড় মর্যাদা, এরও কারণ হচ্ছে যে আল্লাহর শ্রেষ্ঠ কালাম কোরআনুল করিমকে তার উপরে নাজিল করা হয়েছে। এই কোরআনুল করিমকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন? এটাকে চিনির প্লেটে ধুয়ে মেশকো জাফরান দিয়ে ধুয়ে লিখে তারপরে ধুয়ে খাওয়ার জন্য, এটাকে তাবিজ লিখে গলায় ঝুলাবার জন্য, অথবা এটাকে খতম পড়ার জন্য, কেউ মারা গেলে খতম পড়ার জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল করিমকে নাজিল করেছেন কিসের জন্য? সেটা আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন, লিতুখরিজান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে এই কোরআনের মাধ্যমে আপনি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনতে পারেন। অন্ধকার খুনাখুনি, অন্ধকার চিন্তায় ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, নারী হাইজাক, এ সমস্ত আজকে গোটা জাতি অন্ধকারে নিমজ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সমস্ত অন্ধকার থেকে মুক্তির জন্য আমি তোমাদেরকে একটা বিধানের কিতাব দিয়েছি, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআনুল করিম। লিতুখরিজান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কোরআনের মাধ্যমে আপনি মানব জাতিকে সকল প্রকার অন্ধকার থেকে আলোর পথে বের করে আনবেন। অন্ধকারগুলো হচ্ছে মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মানুষের দরবারে গিয়ে সেজদায় পড়ে থাকে, অন্ধকার হচ্ছে মানুষ মাজারে গিয়ে সেজদায় পড়ে থাকে, মাজারওয়ালার কাছে প্রার্থনা করে, অন্ধকার হচ্ছে মানুষ মানুষের গোলামি করা। এই সবগুলোকে ছিন্ন করে, এই সমস্ত কিছু থেকে মুক্ত করে মানুষকে আলোর পথে বের করে আনার জন্যই আল্লাহ তাআলা কোরআনুল করিমকে নাজিল করেছেন। কোরআনুল করিমের মাস রমজানের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের সূরা হাসরের সাত নম্বর আয়াতে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু, তোমাদেরকে রাসূল যা দেন তা তোমরা ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যে জিনিস থেকে বারণ করেন, নিষেধ করেন, ফান্তাহু, তোমরা সেগুলোর থেকে সম্পূর্ণ বিরত থাকো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ বড় কঠিন শাস্তিদাতা। এ কথা কেন আসলো? যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিচ্ছেন, যা আদেশ করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করার জন্য বলছেন, এইগুলো বাদ দিয়ে যদি কেউ উল্টা পাল্টা করে, সওয়াবের নিয়তে হোক বা অন্য কোনো ভালো উদ্দেশ্য হোক, আল্লাহ তাআলা বলছেন জেনে রাখো আল্লাহর শাস্তি বড় কঠিন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের সূরায় আলে ইমরানের 32 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বিশ্ববাসীকে জানিয়ে দিন, কুল আতিউল্লাহ, কুল মানে আপনি বলুন, আপনি জানিয়ে দিন, আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। আনুগত্য করব কার? না বড় বড় পেশাবদের, বড় বড় হুজুরদের, বড় বড় মাদ্রাসাওয়ালারা কি বলল? কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আপনি জানিয়ে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, যদি এর থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, পিঠ ফিরিয়ে নাও, তাওয়াল্লাও, পিঠ ফিরিয়ে দাও, আর একদিকে চলে যাও, কোরআন হাদিস বাদ দিয়ে কোন পীর সাহেব কি বললেন, কোন বড় হুজুর কি বললেন, কোন বড় বড় মাদ্রাসাওয়ালারা কি বলল, এই সব যদি তালাশ করো তাহলে জেনে রাখো, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, যারা কাফের আল্লাহর বিধান থেকে যারা অস্বীকার করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা ওদেরকে একদম পছন্দ করেন না। এরকম ভাবে কোরআনুল করিমের অনেকগুলো সূরা আছে, সূরা আনফালের 20-21-22 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করার মানে হচ্ছে আল্লাহর কোরআনের হুকুম মেনে চলা, আর রাসূলের আনুগত্যের মানে হচ্ছে রাসূলের সহিহ হাদিসগুলোকে মেনে চলা। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, খবরদার তোমরা এর থেকে পিঠ ফিরিয়ে অন্যদিকে যেও না। ওয়া আনতুম তাসমাউন, অথচ তোমরা সব শুনতে পাচ্ছ, তোমাদের কোরআন হাদিস খুলে খুলে বলা হচ্ছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, তোমরা ওদের মতো হইও না যারা বলে আমরা শুনলাম অথচ তারা শুনে না। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন, জেনে রাখো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ঘৃণিত প্রাণী পশু হচ্ছে ওই পশু, যে পশু আসুম্মু বধির, আল বুকমু বোবা, আল্লাযীনা লা ইয়াকিলুন যারা বুঝে না, বধির মানে যারা কোরআনের কথা শুনেও শুনে না, আর বোবা বলতে যারা কোরআনের কথা হক কথা বলে না, এদেরকে বলেছে কি বোবা। এরকম ভাবে অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা বলছেন। এরপরে বলছেন ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহর সমূহ জারি আছে প্রবাহিত আছে, খালিদিনা ফিহা সেথায় তারা চিরস্থায়ী ভাবে থাকবে, ওয়াযালিকা হুয়া ওয়াযালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যখন কোন সিদ্ধান্ত এসে যাবে, কোন এলেম এসে যাবে, তখন আর কোন মুমিনের স্বাধীনতা থাকবে না, নিজের কোন চিন্তা করার সুযোগ থাকবে না, কারণ সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, মহাজ্ঞানী আল্লাহ যখন কোন হুকুম দিবেন সেই হুকুমকে বিবেচনা করা অথবা সেই হুকুমের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করার অধিকার আল্লাহ তাআলা কোনো মানুষকে দেন নাই। সূরা আল আহজাব এর 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ বা কোন মুমিন স্ত্রীর কোন অধিকার নাই, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন বিষয়ে সিদ্ধান্ত দিবেন তখন কোন মুমিন আর মুমিনা, কোন পুরুষ আর মেয়ে লোক মুমিনের অধিকার থাকবে না, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু, তাদের কোন খিয়ারা থাকবে না, ইখতিয়ার থাকবে না, মিন আমরিহিম নিজের পক্ষ থেকে নিজের চিন্তা ভাবনা করে কোরআন সুন্নার বিরুদ্ধে যাওয়ার কোন সুযোগ আর নেই। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, জেনে রাখো যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হলো, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, নিশ্চয় তারা স্পষ্ট গোমরাহির মধ্যে আছে। কোথায় আছে? গোমরাহির মধ্যে আছে। যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য পথে যায় তারা কিসের মধ্যে আছে? এখন সমস্যা হচ্ছে যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে বিভিন্ন আলেম বিভিন্ন ইমামের অনুসরণ করে, তারা কোরআন সুন্নাহকে যারা মানে তাদেরকে বলে গোমরাহ হয়ে গেছে। আমার বিরুদ্ধে পোস্টার লাগাইছে গত পরশুদিন শুক্রবারে, জরুরি এলান, হাতেমবাগ মসজিদের খতিব ইমাম সাহেব তিনি লিখেছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, এটা ভ্রান্তি। এটা আমি গত জমে আলোচনা করেছিলাম, লেখছে মানুষকে বিভ্রান্ত করছে, এর থেকে সাবধান করছে। আজকে আমি ইনশাআল্লাহ হাদিসগুলো দেখাবো, কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফয়সালার পরে যারা বলবে অমুক মাদ্রাসা দ্বারা এই ফতোয়া দিয়েছে, অমুক মসজিদ থেকে এই ফতোয়া দিয়েছে, আমি তাদেরকে অনুগ্রহ কে বলবো, ভাই তোমাদের সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই, আমার সামনে এখন বুখারী শরীফ খোলা, বুখারী শরীফ একটা সূরার একটা শিরোনাম আছে, অধ্যায়ের শিরোনাম বাবু কিরাতে ফাতিহাতিল কিতাবি আলাল জানাজা, জানাজার নামাজে সূরা ফাতিহার উপরে শিরোনাম দেওয়া আছে, অধ্যায়ের শিরোনাম বড় আকারে। এরপরে লেখা আছে ইমাম বুখারী বয়ান করছেন, হাদ্দাসানা মুহাম্মদ বিন বাশারিন ক্বাল হাদ্দাসানা গুন্দুর ক্বাল হাদ্দাসানা শোবা আন সাদিন আন তালহা আন ক্বাল সাল্লাইতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বয়ান করছেন মুহাম্মদ বাশার থেকে, তিনি গুন্দার থেকে, তিনি তার ওস্তাদ শোবা থেকে, তিনি সাদ থেকে, তিনি তালহা থেকে, তিনি বয়ান করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা সাল্লা সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন, তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আওফ, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে জানাজা পড়লাম, ফাকরা বি ফাতিহাতিল কিতাব, উনি সূরা ফাতিহা পড়লেন, ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহার নাম, আলা লিতালামু আন্নাহা সুন্নাতুন, জেনে রাখো এটাই হচ্ছে সুন্না। আর সাহাবায়ে কেরাম যখন সুন্না বলেন তার মানে হচ্ছে আল্লাহ রাসূলের তরিকা। পরিষ্কার হয়ে গেল, এটা বুখারী শরীফের হাদিস নাম্বার 1335। এরপরে আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 53-55, এখানেও আবু দাউদ শরীফের শিরোনাম আছে, বাবু মা ইউকরাউ আলাল জানাজা, জানাজায় কি পড়তে হবে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আছে তার একটা হাদিসের কিতাব, তিনি বয়ান করছেন হাদ্দাসানা মুহাম্মদ ইবনে কাসীরিন, তিনি বয়ান করেন যে আমি হাদিস শুনেছি আমার শিক্ষক মুহাম্মদ বিন কাসির থেকে, তিনি সুফিয়ান থেকে, তিনি সাদ ইবনে ইব্রাহিম থেকে, তিনি তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে ওয়াফ থেকে, তিনি বলেন সাল্লাইতু মা ইবনে আব্বাসিন আলা জানাযাতিন, আমি আব্দুল্লাহ বিন আব্বাসের সাথে জানাজা পড়লাম, ফাকারা বি ফাতিহাতিল কিতাব, তিনি সূরা ফাতিহা পড়লেন, ফাকালা ইন্নাহা মিনাস সুন্নাহ, তিনি বললেন যে এটাই সুন্নাহ, সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে সুন্নাহর অন্তর্ভুক্ত, এটা পড়তে হবে। এমনি ভাবে সুনান নাসাই, নাসাই শরীফ আর একটা হাদিসের কিতাব, সিয়াসাতের কিতাব, এই কিতাবের 1989 নম্বর, 1990, 1991, এই তিনটে হাদিসে উল্লেখ করা হয়েছে সনদ সহ, বলতে গেলে অনেক সময় লাগবে, আমি তারপর বলছি। আখবারানা হাইসুম ইবনে আইয়ুব ক্বালা হাদাসানা ইব্রাহিম ওয়া হুয়া ইবনু সাদিন ক্বালা হাদাসানা আবি আন তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আওফিন ক্বালা সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন আলা জানাযাতিন ফাকারা বি ফাতিহাতিল কিতাব ওয়া সূরাতিন ওয়া জাহারা, তিনি জোরে পড়ে শুনিয়ে দিলেন, হাত্তা আসমানা ফালাম্মা ফারাগা আখাজতু বিয়াদিহি, ইবনে আব্বাস যখন নামাজ পড়ে ফারেগ হলেন তখন আমি তার হাত ধরলাম, ফাসালতুহু, তাকে জিজ্ঞেস করলাম, ফাকালা সুন্নাতুন ওয়া হাক্কুন, এটাই সুন্নাহ এটাই হক। এরকম পরে আরেকটা হাদিস এখানেও একই রকম আছে, 91-90 অর্থাৎ 1990, 1991 নম্বর হাদিস আবু দাউদের, একই হাদিস বিভিন্ন সনদে বয়ান করা হয়েছে। এরপরে ইবনে মাজা সিয়াসাত তার আরেকটা কিতাব, এই কিতাবের 1495, 1496, এখানেও একই হাদিসটা আছে, এখানে বলা আছে হাদ্দাসান আহমদুল মানিইন ক্বালা হাদ্দাসানা যায়েদ ইবনে হুবাব ক্বালা হাদ্দাসানা ইব্রাহিম ইবনে উসমান আনিল হাকাম আন মিকসাম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বারা আলাল জানাযাতি বি ফাতিহাতিল কিতাব, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন। এখানে বলছে জানাজার নামাজে আল্লাহ নিজে সূরা ফাতিহা পড়েছেন। এরপরে হাদিসটা দেখেন, সেখানে বলা আছে হাদ্দাসানা আমর ইবনু আবি আসিম আন নাবিলু ওয়া ইব্রাহিম ইবনুল মুস্তামির ক্বালা হাদ্দাসানা আবু আসিম ক্বালা হাদ্দাসানা হাম্মাদ ইবনু জাফর আল আবদি ক্বালা হাদ্দাসানি শাহর ইবনু হাওসাব ক্বালা হাদ্দাসাতনি উম্মু শারিক আল আনসারিয়া, উম্মু শারিক আল আনসারিয়া বলেন, ক্বালাত আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাকরা আলাল জানাযাতি বি ফাতিহাতিল কিতাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা, আমাদেরকে আদেশ করেছেন। কে আদেশ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি করতে আদেশ করেছেন? আর নাকরা আলাল জানাযাতে, জানাজার নামাজে পড়ার জন্য, বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়ার জন্য। বুখারীতে আসলো, তিরমিজিতে আসলো, আবু দাউদে, নাসাইতে, ইবনে মাজা, সব হাদিসের কিতাবে আছে। এবারে আমি জিজ্ঞেস করতে চাই, যারা বিভিন্ন মাদ্রাসায় গিয়েছেন আর সূরা ফাতিহা পড়া লাগবে না ফতোয়া দিয়েছেন, একটা হাদিস বের করেন যেই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে না, অথবা আল্লাহ নবী পড়েন নাই, এরকম একটা সূরা একটা হাদিস যদি দেখাতে পারো, আমি তো মানুষকে গোমরা করে জাহান্নামে যাওয়ার জন্য আসি নাই, আমি নিজেও হেদায়েত চাই। যদি সহিহ হাদিস থাকে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলি, আমি তওবা করে সেদিন থেকে ফতোয়াকে উড্ড করব। আর যদি কোন সহিহ হাদিস না থাকে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোন সহিহ হাদিস সূরা ফাতিহা না পড়ার ব্যাপারে দেখাতে পারবে না, আমি তাহলে তাদেরকে বলবো আর ঘোরাঘুরি না করে কোন মাদ্রাসাওয়ালা কি বললো, কোন বড় হুজুর কি বললো, কোন পীর সাহেব কি বললো, সবগুলো বর্জন করে তোমরা তওবা করে আল্লাহ রসুলের তরিকা চলে আসো, পীরের তরিকা বাদ দিয়ে, আলেমদের তরিকা বাদ দিয়ে, ইমামের তরিকা বাদ দিয়ে আমরা কার তরিকা মানবো? পরিষ্কার হয়ে গেল? আমি আপনাদেরকে খোলা করে জিজ্ঞেস করতে চাই, এই মসজিদে ইমামতি করা আমার কোন জরুরি না, আমার মুসল্লিরা যদি আমাকে না চায়, একদিনও থাকতে রাজি না, আপনারা কি চান যে আমি মসজিদ ছেড়ে চলে যাই? কে কে চান? কে কে চান হাত উঠান? না না, আমি থাকবো না, এটা কে কে চান? এই মসজিদে থাকবো না, এইখানে কমিটির সেক্রেটারি, কমিটির সভা সহসভাপতি, এরা বলেছে আমি যতদিন মসজিদে থাকবো অতদিন নাকি তারা মসজিদে কোনো কাজ করবে না। মসজিদের 7.5 লাখ টাকা উড়িয়ে দিয়েছে, আর এখানে মসজিদের দোতলার আড়াই তলার 3.5 তলার কাজ হয়ে রয়েছে ছাদ করার জন্য, ছাদ করে নাই তারা, আর তারা বারবার আমাকে বাদ দেওয়ার জন্য, আমাকে মসজিদে খেদানোর জন্য বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত আছে। শুক্রবারে যখন আমরা মসজিদে কাতার বাড়াই তখন অনেকে কষ্ট হয়ে যায়, আর বাস্তবেও কষ্ট হয়, জুতার বাক্সে সেজদা করতে হয়, অনেকে বলে এটা এখন এটা কি দোষটা কি আমার না যেই কমিটি মসজিদের টাকা উঠে দেওয়ার এক বছর আগে, তারপরেও মসজিদের কাজ না করে ইমাম সাহেবকে খেলাবার জন্য, ইমামকে বাদ দেওয়ার জন্য যে ইমাম তাদের গোলামি করে না, যে ইমাম তাদের কথাবার্তা উঠা বসা করে না, যে ইমাম তাদেরকে তোস করে না, যে ইমাম তাদের বাসায় গিয়ে ধরনা দেয় না, এই কারণে ইমামকে বাদ দিতে চায় অমুসলমান জাতি। আমি জিজ্ঞেস করতে চাই, সেই কমিটি তোমার মানুষ কিনা? এই কমিটি আজকে বাতিল হয়ে গেছে, আজিজুর রহমানের কমিটি, সেক্রেটারি আজিজুর রহমানের কমিটি বাতিল হয়ে গেছে মসজিদের জনগণের রায় দিয়ে। সুতরাং আমি পরিষ্কার বলতে চাই, নতুন কমিটি করে এই মসজিদের বাকি কাজ করার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি কোন কমিটির গোলামি করি না, কোন কমিটির মুসল্লিদের কমিটির মুসল্লি ইমামতি করি না, ইমামতি করি মুসল্লিদের। আমার মুসল্লি যতদিন পর্যন্ত আমাকে চাবে অতদিন পর্যন্ত আমি থাকব। আর যদি আমার মুসল্লিরা বলে না আপনাকে এখন আর দরকার নেই, আমি সেদিন আসসালামু আলাইকুম বলে চলে যাবো, এক মুহূর্ত থাকবো না ইনশাআল্লাহ। ভাইরা আমার, যারা আমাকে গোমরা ফতোয়া দিয়ে এলান লাগাইল, এই কোন মহল্লার দুই তিনটা লোক মাত্র, এই লোকগুলো ঘরে আমি ধন্যবাদ জানাই তাদেরকে। হকের জন্য তালাশ করো, ঠিক আছে, হকের জন্য তালাশ করা ঠিক আছে, যদি কোনো ব্যাপারে সন্দেহ হয় আলেমদের কাছে যাও, কিন্তু আলেমদের কাছে গিয়ে হাদিস তালাশ করো, ওই আলেমরা তোমাকে কি বলেছে হাদিসগুলো লিখে আনো। হাদিসের কোনো খবর নাই, দলিলের কোনো খবর নাই, বললো কি অনেক মাদ্রাসা অমুক মাদ্রাসা এটা বলে নাই ওইটা বলে নাই। আমি কি মাদ্রাসা মানবো, আলেমদেরকে মানবো, না কোরআন হাদিস মানবো? কোরআন হাদিসের সহি দলিল আমি দেখাই দিয়েছি, বুখারির থেকে খুলেছি, তিরমিজির থেকে খুলেছি, আবু দাউদ থেকে খুলেছি, এমনি মাজারতে খুলেছি, আরো যদি দলিল লাগে আরো দলিল দেখাবো। তারপরেও আমরা কি কোরআন হাদিস মানবো, না কোন মাদ্রাসা কি বললো, নাকি আমরা ভারতের ইসলাম মানবো, ইন্ডিয়ার ইসলাম মানবো, না ইরাকের ইসলাম মানবো, না মদিনার ইসলাম মানবো, কোনটা? আমরা আমরা কোরআন হাদিসের ইসলাম মানি, মদিনার ইসলাম মানি, আমরা মুসলিম, আমাদের পরিচয় আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা সেই ইসলাম পালন করি যেই ইসলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন, ওই ইসলামের সঙ্গে যাদের কথা মানে মিলে আমরা তাদেরকে মানি, আর যাদের কথা ওই ইসলামের সঙ্গে মিলে না সেটা যদি দুনিয়ার সমস্ত লোকেরাও মিলে বলে আর সহি হাদিস তার বিপক্ষে থাকে, আমরা কি কোরআন হাদিস মানবো, না কোন আলেম কি বলো তা মানবো? সুতরাং জানাজার নামাজের মাস্তা নিয়ে আমি আজকে আবার দলিল পড়াইয়া শুনলাম, গতকাল লিফলেট দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম, তাতেও কাজ হয় নাই, এরপরে আজকে আবার পড়ে শুনাই দিলাম। এরপরেও যদি তোমাদের কাছে দলিল থাকে, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা যে কোনো জায়গায় জড়ো হবে, তবে শর্ত হচ্ছে খোলা মাঠে হতে হবে, ওপেন চ্যালেঞ্জ, ওপেন পাস হবে, আবাহনীর মাঠে বসো অথবা পল্টন মাঠে চলো, অথবা তাতেও যদি না হয় সিরাজগঞ্জের ব্রিজের পারে বিশাল এলাকা পড়ে আছে ওইখানে বাস হবে। তারপরেও শর্ত একটাই, কোরআন হাদিসের যদি কোনো দলিল থাকে সেই দলিলের পরে আমরা আর কোনো ব্যক্তির দলিল মানতে রাজি না, ঠিক কিনা? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম সাহেবের আরতি যারা ইমাম আবু হানিফার দোহাই দেন, আবু হানিফার হতে বক্তব্য আমার কিতাবে আছে, আমি হানাফি মাজহাবের কিতাব থেকে বলছি, এবারে রদ্দুল মুহতার ফতোয়ায়ে শামি হানাফি মাজহাবের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব, এই কিতাবের এক নম্বর খণ্ডের 146 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহি বলে প্রমাণিত হয় ওইটাই হচ্ছে আমার মাযহাব। সুতরাং তোমরা যখন সহি হাদিস পাবে আমার কথা যদি না মিলে আমারটা বাদ দিয়ে তোমরা সহি হাদিসকে মানবে। কে বলেছেন? কোথায় আছে? ফতোয়ায়ে শামি এক নম্বর খণ্ডের 166 পৃষ্ঠা। এমনি ভাবে ফতহুল কাদির হানাফি মাজহাবের গুরুত্বপূর্ণ কিতাব এগুলো, এই কিতাবের 12 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠায় এখানে ইমাম আবু হানিফা বলছেন, লাম্মা তুহিরা আনহু মিন কওলিহি ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহি বলে প্রমাণিত হয় ওইটাই হচ্ছে আমার মাযহাব। কে বলেছেন? তাহলে এখন যখন সহি হাদিস পাওয়া গেল, এখন যদি আমরা সেটাকে মানি তাহলে আমরা হানাফি মাযহাবে আছি। আর যারা বলে আমরা হানাফি মাযহাব মানি অথচ সহি হাদিস মানে না, তারা কি আবু হানিফার মাযহাব মানে না তার বিপক্ষে চলে গেছে? আমাদেরকে আমাদেরকে প্রচার করে আমরা আহলে হাদিস হয়ে গেছি,